যাবার বেলা পিছু থেকে ডাক দে, কেন বলো কদালি আমার। যাবার বেলা পিছু থেকে ডাক দে, কেন বলো কদালি আমার। আমার মন বুঝি মন নয় যাবার বেলা। হাসিয়ার গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল, হাসিয়ার গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। যে কটা রয়েছে বিধে মরমের মাঝে, তার কথা মন ভুলেছিল। ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়, যাবার বেলা পিছু থেকে ডাক দি, কেন বলো কাঁদালি আমায়। যাবার বেলা স্মৃতির আকাশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে, স্মৃতির আকাশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো, চোখের জলেতে ভেসে যাবে। যা কিছু গিয়েছে পার সে আমার নয়, যাবার বেলা পিছু থেকে ডাক দি, কেন বলো কাঁদালি আমার। যাবার